السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজ কে একটা ছোট দর্স আর তা হলো একটা শিরক নিয়ে, ছোট শিরক অথবা বড় শিরক, সেটা হলো আল্লাহর সঙ্গে কোন মখলুককে সমমানে রাখা। যদি আল্লাহর সাথে কাউকে সমান করেন সম্মানে মর্যাদায় কোন কিছুতে, তাহলে সেটা শিরিক হবে। আপনারা দেখবেন কোন কোন জায়গাতে, বরং কোন কোন মসজিদে আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লেখা থাকে, একই শাড়িতে লেখা থাকে। এটা যদি কেউ মনে করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহর সমান, কি যেমন কবি বলেছেন বা অনেকেই মনে করে যে কাল কেয়ামতে আল্লাহর আরশের পাশে নবীর জায়গা হবে, এরকম যদি কেউ মনে করে সে মুশরিক হয়ে যাবে। এরকম ধারণা করা ঠিক না। রাসূলের মান মর্যাদা খুব উচ্চে, কিন্তু আল্লাহর সাথে বা আল্লাহর কাছাকাছি না। আপনারা জানেন কেয়ামতের দিনে আল্লাহর নবীর আরশে বসা তো দূরের কথা, যখন সুপারিশ করার জন্য বলা হবে তখন তিনি আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, আরশের নিচে সিজদায় পড়ে যাবেন এবং সেখানে প্রচুর পরিমাণে প্রশংসা করবেন। সেই জায়গাটার নাম কি, কি জায়গার নাম? যে জায়গার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আজানের পরে, যে আল্লাহ মাকামে মাহমুদ ও বাসহু মাকামাম মাহমুদান আল্লাজি ও আত্তা, এই যে মাকামে মাহমুদ, সেই মাকামে মাহমুদ আরশের নিচে। তো আরশের পাশে না বা আরশের উপরে না, বরং আরশের নিচে তিনি সিজদায় পতিত হবেন। সৃষ্টিকর্তা তিনি আল্লাহ, মাবুদ আর আব্দ, আল্লাহ নবী ছিলেন আব্দ। আমরা প্রত্যেক আত্মাহত পড়ি, তাই না? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আব্দ, তিনি মাবুদ না। অতএব মাবুদের পাশে জায়গা হওয়ার প্রশ্ন আসে না। যারা পাশাপাশি এইভাবে করে তারা কিন্তু ভুল করে। আপনারা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি ব্যবহার করতেন। আল্লাহর নবী আংটি ব্যবহার করতেন সৌন্দর্যের জন্য, নাকি আংটিটা ছিল শিলমোহর? এই যে শিল ব্যবহার, শিলমোহর ব্যবহার করতেন আংটি, এভাবে স্ট্যাম্প দিতেন। সেই আংটির উপরে নকশা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নামটা উপরে ছিল, নিচে ছিল? মুহাম্মাদের নামটা সবার নিচে, মুহাম্মাদ, তারপর রাসূল, তারপরে উপরে আল্লাহ, দেখছেন? কিন্তু অনেক মানুষ ওই যে অতি ভক্তির জন্য তারা পাশাপাশি লিখে আল্লাহ মুহাম্মাদ, এইভাবে পাশাপাশি লিখে, কিন্তু এটা ঠিক না। যদি আপনি আপনার মনে মনে করেন যে তারা সমান, তাহলে কিন্তু আপনি মুশরিক হয়ে যাবেন। এখন কথাবার্তার ক্ষেত্রে অনেকে আল্লাহর সঙ্গে মানুষকে এক করে দেয়, বুঝতে পারে না। যেমন আল্লাহ আর আপনি যেমন চেয়েছেন তেমন হয়েছে, আল্লাহ আর আপনি যেমন চেয়েছেন তেমন হয়েছে, আল্লাহ আর আপনি যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ ও সে বা আল্লাহ ও হুজুর, আল্লাহ এবং আমাদের রাষ্ট্রনেতা, এই যে এবং যোগে, ও যোগে, আর যোগে, যখন আল্লাহর সঙ্গে আর কাউকে সংযোগ করবেন তখন আল্লাহর বরাবর করে দেওয়া হবে। এখানে শিরক এসে যাচ্ছে, শিরকের গন্ধ। কোনো কাজের কথা বলতে গিয়ে আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে উল্লেখ করতে হলে ও আর এবং দিয়ে সংযোজন করা বৈধ নয়। যেমন আল্লাহ ও আপনি যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ এবং আপনার কাছে আশা করি, বলা হয় এরকম, হুজুর আমার কে আছে, আল্লাহ আছেন, আপনি আছেন, ওপরে খোদা আর নামতে দশ, কখন বলে বিয়ে হলে পরে কনে সপা বলে, কনে সপা, কনের হাত ধরে, জামাইয়ের হাত ধরে, বিয়ায়ের হাত ধরে, পর্দা তো নেই, আর যেখানে পর্দা নেই সেখানে কোনো ব্যাপারই নেই, সেখানে বিয়ায় বিয়ান সবারই হাত এক, বর কনে নানি দাদি সব একসঙ্গে দিয়ে বলে ওপরে খোদা আর নামতে দশ আমার মেয়েকে আপনাদের হাতে সঁপে দিলাম। দেখছেন, এই যে আর মনে করুন আপনি একটা লোককে আপনার গ্রামের কোন ছেলেকে বিদেশে নিয়ে আসছেন, তখন তার বাড়িতে ছেলেটাকে ডাকতে গেলেন, তখন তার মা কান্নাকাটি করে আপনাকে বলল, বাবা আমার ছেলে তো নতুন যাচ্ছে, তুমি সেখানে আছো, ওপরে খোদা আর তুমি, সেখানে আর তো কেউ নেই, ওপরে খোদা আছে আর তুমি থাকবে, এগুলো বলা কোন সমস্যা আছে? সাধারণ মানুষ মনে করে কি সমস্যা আছে, বুঝতেই পারে না। কিন্তু এবং আর যোগ করে আল্লাহর সঙ্গে খোদা বলা, অবশ্য খোদা বলে ডাকা ঠিক না, আমার খোদা বলে, খোদা আল্লাহ যদি বলে তো আল্লাহ এবং তুমি, আল্লাহর সঙ্গে তোমাকে যে এক করে দেওয়া হলো, এটা অনেকে বুঝতে পারে না, এটা তো শিরক হতে পারে। যদি আপনার মনে তাজিম থাকে, বলছি বসে পড়ে, আল্লাহ আর আপনার সাহায্য কামনা করি, আল্লাহ আর আপনি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ এবং অমুক না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম, কি কষ্টেই না দিন কাটছে, আল্লাহ আর অমুক না থাকলে, যুব আল্লাহ, অনেকে তো আল্লাহর নাম স্মরণই করে না, অনেকে আবার শুধু ডাইরেক্ট অমুক না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম, আর যারা আল্লাহর নাম নেয় তারা এইভাবে সংযোজন করে, শিরিক করে। এই শ্রেণীর কথা বলার বিধান কি, দুই প্রকার হতে পারে। যদি আল্লাহর সাথে উল্লিখিত ব্যক্তি বা বস্তু আল্লাহর মাঝে বক্তা সমকক্ষতার বিশ্বাস রাখে, সমান সমান, তাহলে তা শিরকে আকবর, তাহলে তা শিরকে আকবর। যেমন এগুলো তার আপনার ক্ষেত্রে হবে না, এগুলো হবে নবীর ক্ষেত্রে, আল্লাহ আর নবী, আল্লাহ আর আমার পীর সাহেব, আল্লাহ আর অমুক বাবা, এই যে তখন আপনি আল্লাহর সঙ্গে যখন আর দিয়ে যোগ করবেন, তখন নিশ্চয়ই আপনার মনে আপনার বাবা, আপনার পীর বা নবীকে এমন সমান বরাবর করে দেবেন আল্লাহর, যে আপনার শিরকে আকবর হয়ে যাবে। আর সমকক্ষতার বিশ্বাস না রাখলে শিরকে আসগার হবে, ছোট শিরিক হবে। যদি আপনি নিশ্চয়ই ওই যে ওই মা যখন কানতে কানতে আপনাকে বলবে ওপরে আল্লাহ আর নিচে তুমি, তার মানে কি তার মা আপনাকে আল্লাহর সমান মনে করে? না না না, তাহলে কি শিরিক হবে? ছোট শিরিক হবে। আর যখন আপনি কোন পীর কোন নবীর জন্য বলবেন, তখন যদি আপনি আর না যোগ করে তারপরও যোগ করেন, তার কারণ তারপর যোগ করলে কথা বলা হালাল হয়ে যাবে, ওপরে আল্লাহ তারপর নিচে বাবা তুমি আছো, এই যে তারপর, তারপর লাগিয়ে বললে পরে সমস্যা আছে না? আর সমস্যা নেই। আমার যে কি হালে দিন কাটছে, অমুক ছিল তার আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, তারপর অমুক, অমুকের সাহায্যে তারপর যোগ করে যদি আপনি কথা বলেন তাহলে শিরিক হবে না। কিন্তু যদি যার উল্লেখ আপনি করছেন তার তাজিম যদি আল্লাহর মতো থাকে, তাকে আপনি আল্লাহর সমান মনে করেন এবং তারপর যোগ করে কথা বলেন, ওপরে আল্লাহ তারপর আমার অমক হুজুর না থাকলে, মানে আল্লাহ সমান করে দিলেন তারপর বললেন, তাতেও শিরিক হবে, তাই না? তাতে কিন্তু, কারণ আপনার নিয়তটাই হচ্ছে বড় কথা। আপনি আপনার নিয়তে যখন তাকে আল্লাহর সমান করে দিলেন, তখন আপনার শিরকে আকবর হয়ে যাবে। উক্ত কথাগুলি বলতে হলে তাহলে কি বললাম, সঠিক বাক্য নিম্নরূপ হবে, দুই পর্যায়ের, সমকক্ষতার বিশ্বাস না রেখে তারপর শব্দ যোগে বলতে হবে। কি বলতে হবে? আল্লাহ ও আপনি না বলে আল্লাহ তারপর আপনি, যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ আর আপনার সাহায্য না বলে আল্লাহ অতঃপর আপনার সাহায্য, এই ইত্যাদি। কেবল আল্লাহর প্রতি যদি বিষয়টি সঠিক করে, কিভাবে বলতে হবে, কেবল আল্লাহর প্রতি পূর্ণ বিষয়টি সমর্পণ করতে হবে, যেমন আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহই একমাত্র যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহই যা চেয়েছেন তাই হয়েছে, এই হবে সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ। উক্ত বাক্যবলিতে আর ও তারপরের মাঝে পার্থক্য, ও আর এবং যোগে বললে এর আগে পরে উল্লেখিত উভয়ই সমকক্ষ ও সমপর্যায়ে ধারণা হয়, পক্ষান্তরে তারপর যোগে বললে অধীনতা বোঝায়। তারপর মানে পর্যায় আপনি নিচে করে দিলেন, আল্লাহ সবসময় আল্লাহ উঁচুতে, তারপর যোগ করে নিচে করে দিলেন, তখন আর সমকক্ষতা থাকল না। এই জন্য এইভাবে বললে তাহলে আপনার শিরিক হবে না, নচেত একসঙ্গে বললে আপনার শিরিক হয়ে যাবে। তাহলে আবার বলছি, যে যখন আপনি এই শ্রেণীর কোনো কথা বলবেন, যদি কেউ আপনার উপকার করে, সে উপকারের উপকার যদি আপনি না ভুলে তার কথা আপনি উল্লেখ করতে চান, তাহলে সরাসরি আল্লাহকে সামনে রেখে বা আল্লাহর সাথে তাকে সমকক্ষ করে বলবেন না, আল্লাহকে উঁচু করে তারপর যোগ করে আপনি বলবেন যে হ্যাঁ ভাই, আপনার উপকার ভুলবার নয়, আপনি আপনার অবদান ভুলবার নয়। এবারে আপনি যদি তাকে সবকিছু মনে করেন আল্লাহকে ভুলে যান, তাহলে তো মুশকিল। কিন্তু না, আল্লাহকে ভুললে হবে না। এবার আল্লাহকে ভোলার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আসলে আল্লাহর সুক্রিয়া আদায় করে না। এবার মানুষের সুক্রিয়া আদায় করতে গেলে তখন আপনাকে কি বলতে হবে? তারপর, তারপর, এবং বলবেন না, আরও বলবেন না, ও বলবেন না, যে আপনার কথা তো ভোলাই যায় না আল্লাহ, তারপর যদি আপনার এই উপকার না থাকত তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম, আল্লাহ তারপর যদি আপনার সাহায্য না থাকত তাহলে আমার বিশাল ক্ষতি হতো। এইভাবে যদি আপনি বলেন তাহলে আপনার শিরক থেকে আপনি বাঁচতে পারবেন, ছোট শিরক হোক আর বড় শিরক অবশ্যই করবেন না, কারণ মানুষকে সাধারণত বলতে গেলে তাকে আল্লাহর সমান মনে করা হয় না। এগুলো ওই যে যারা আল্লাহ থেকে আল্লাহর মতো আল্লাহ কিছু, হ্যাঁ ওই যে যাদের যারা ওলি আল্লাহ অলিয়ার ব্যাপার কিংবা নবীদের ব্যাপার যখন আসে তখন তারা আল্লাহর সাথে সমকক্ষ করে, যেমন বললাম আল্লাহ ও মোহাম্মদ নাম পাশাপাশি রাখে, এবং অনেকে মোহাম্মদকে আল্লাহ, বরং মোহাম্মদকেই আল্লাহ বানিয়ে দেয়, মোহাম্মদকে আল্লাহ বরাবর না, বরং মোহাম্মদকেই আল্লাহ বানিয়ে দেয়। যেমন খ্রিস্টানরা ঈসা কে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহর পজিশন, আল্লাহর বেটা বলতে বলতে শেষকালে বলল যে ওই আল্লাহ, মানে ঈসাই হচ্ছেন আল্লাহ। এগুলো হচ্ছে বাড়াবাড়ি, আর বাড়াবাড়ির ফলে বিশাল শিরিক হয়ে যায়, এমন শিরিক যে শিরিক সাংঘাতিক বড় শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।